মোমেনি মোমেনা, চলো সোনার মদিনা, সে থাকলে সকলার মিটবে মনের বাসনা। মন যে মানে না দেরি আর সহে না, গেঁথেছি দরুদের মালা দেব যে নজরানা। ও মোমেন মোমেনা, বলো আমি কেমন ধরি নবীর চরণ, মেটাবো সকল জ্বালা জুড়িবে দুনয়ন। গো বলো আমি কেমন ধরি নবীর চরণ, মেটাবো সকল জ্বালা জুড়াবে দুনয়ন। নবীর নাম নিলে কত সুখ মেলে, নবীর নাম নিজের ইমান আন দিলে, দূর হবে বেদনা ভয় যে আর রবে না, দূর হবে বেদনা ভয় যে আর রবে না, সে থা গেলে সকলার মিটবে মনের বাসনা। ও মোমেন মোমেনা, জানি না কি নেশা ওই নবীর ভালোবাসা, মেটাই যে আমার হৃদয়ের সকল ভুক পিপাসা। গো ও জানি না কি নেশা ওই নবীর ভালোবাসা, মেটাই যে আমার হৃদয়ের সকল ভুক পিপাসা। নবী যে একিনে আমার ধ্যান জ্ঞানে, শয়নে স্বপনে আর রয়েছেন ইমানে, কেউ পাবে কে পাবে না জিয়ারাতে মদিনা, সে থা গেলে সকলার মিটবে মনের বাসনা। ও মোমেন মোমেনা, খোদার সাথে নাম যার তিনি রাসুল সাবার, তারি নামের তাজিম করে পুলসে রাত হব পার। গো খোদার সাথে নাম যার তিনি রাসুল সাবার, তারি নামের তাজিম করে পুলসে রাত হব পার। মরতে যে গো হবে একদিন সবারে, আত্মীয় স্বজন রেখে যাবে ওই কবরে, রাখলে নবীর নিশানা হিসেব দিতে হবে না, রাখলে নবীর নিশানা হিসেব দিতে হবে না, কবরে দেখিতে পাবে জান্নাতি বিছানা। ও মোমেন মোমেনা, পাবো জানি দিদার এই আশা আমার, তুমি তো কিন্তু দয়ার নবী সাফায়তের কান্নার গো পাবো জানি দিদার এই আশা আমার তুমি তো দয়ার নবী সাফায়তের কান্ডার পরপারের তরি আপন হাতে ধরি তরাইবেন জানি তুমি একটু করুণা করি হয়েছে রওয়ানা এমডি মেহবুব দিওয়ানা হয়েছে রওয়ানা এমডি মেহবুব দিওয়ানা দিও তাকে দয়া করে সাফায়াতের ঠিকানা ও মোমেন মোমেনা